সকলো হানি হল হুসুকু ঢিটিকি থারি অথল নাম তাসুয়ানি ডিরক আবে হলাম হলিপ শ্যাম মাতা দীপর সহ নানি র সৌরভে সাপাকু হাসিয়াকু নুঙা পাতার সুদে Los gabe mito kuhilala Pirokoa salamat nina সিগল